بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি হামাকা সবারুম ঈমান ও মাফহুয়া কাফারু ইমি হুন্দান্নাশে সুম্মাজদাদু কুফরান দেন কাফারু কাং ইতুর কুরিমি হুন লান তুকবাল তাওবাতুহুম ইবামি হুন তাওবা কবুল ন কুরবেনে ওয়া উলাইকা হুমুল দাল্লুন আদি ইবামি হুন কি এই মাগফুর দিগেন ওয়া মি হুন নে মি ইয়াহুদিন না বেহেগতুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি ঈমান বুমাফাহুগা এতাঙ্গ মুরাদকি এবামি হুনাং হাকিগেন এগুমাফাহুগা মুহনা এঙ্গে মিহুগে ফাইত্তাকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকি হাক্কু রাসূলুকাং এগুমাফাহুগা এবামি হুগে হিতুন তাসদিউ কুরুমাফাহুগা এ হিতুন এবামি হুং কবুল কুরে এ হাক্কু রাসূলুকাং সুম্মা দেন এবামি হুং কাফারুই রাসূলায়া সুম্মাস দাদু কুফরান নাদি কাফারুকাং ইতুরু কুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনকার কুরুং ইতুরু কুরি কালিফানা না দে তেরেগে ব্যামি হুম বি হাসাদ বের কাং ইতুর করি এ ব্যামি হুঙ্গে তাওবা আল্লাহ কবুল ন কুরবানে মুরাদ কি তাওবা বে জিয়া কবুল ওয়ানে এন নামে সে মি হুন নাং এ ফাদা তাওফিগান আল্লাহ নু দেওয়ানে এ গোতাদ দেন কুফুর গা মাতি গে ব্যামি হুম কায়েম উই মাকা এ ব্যামি হুঙ্গে হিত্তা কুফুরুং জিনাত তেরে কুরি মাকা কুফুরাং এ ব্যামি হুঙ্গে হিত্তাং হেনু মাফাহুগা দেন এ ব্যামি হুনা কা তাওফিগান নুলিবেনে তাওবা মুগে তাওবা জি আল্লাহ কবুল কুরবানে মারুমুগে কুরিন মারুমুগে কুরিন তাওবা বিজিয়া কবুল কুরবানে এহেন নামাবেস এ ব্যামি হুন কাফারু মাত কাফ কুফরুগা মাতিগা কায়েম উই দেন এ ব্যামি হুনা কা তাওফিগান নুলিবেন এ বিহ মারুমুগে কুরিন তাওবা উমুগে এ ফাদামি হুঙ্গে এই এমি হুঙ্গে মে বড় বড়তি ইয়াহুদিনগে দেন এ ব্যামি হুম ওয়াহুশি গিয়ামি দহ মাগফুর দিগেন ওয়ামি হুঙ্গে তেরেন্নে নারকান্ত বেরিঙ্গে তেরেন্নে ان الله يقولون ان الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من احدهم ملء الارض ذهبا ولو افتدى به اولئك لهم عذاب اليم وما لهم من ناصرين الله يقولون هم كفروا كفروا ادي كفرغه حالتغه مرويميهم كفروا كفرغه حالتغه مرويميهم اميهم يوم الدوهغ بين فرا رن عذاب سلام وتكا دين كمغ بينماس এমি হুন নাকা আজাবা কুন সালামাতে নোবেনে ফিদু এগে গতুগা বিম ফুরা রাং কিন দেবেন কাকা দেবেন বিম ফুরা রাং হেন নামে সেমি হুন এদেন আল্লাহ কে আদরাতুন এ আল্লাহ হে তিমান নামে বিম ফুরা ইবা আল্লাহ ফিদু এগে গতুগা রান দেবা হুশিমু এ আলমেন আজাবন রাক্কাতের কো সালাম কো দেবা আশে এখন কই মি হুন কিবেন গাবুরেন কোরবেন তেদুয়েরি কামা একু গামি হুন দান নাওয়ানে তেদুয়েরি কামা একু মি দেনেই এমি হুন হামা দে গতা ভাই এমনি হুম মিশালে কামক সালাম আমি মট্টাকা এবার বুনে তামি এনে ইচ্ছে দে নামে তিমান সালাম কদ্দেশে এহেন নামে সিতু গোনানি সালাম আমি গুমাফা কোনো দে নামে এহেন নামে আল্লাহকে হাদরতং এমি হুম গিয়ামে দোগে আজাব রাক্কাতে রিমা সালাম আমি মাং এমি হুম হেও নিয়াতুন থেদুয়েরি কামায় কো আল্লাহকে হাদরতকে এ দেনে বিম ফুরায় রান্দে নু তিমান নামে সালাম কদ্দেশে এহেন নামে সেমি হুম কানু স্তে বেন রানে আদি সালামতে নুমেবান এমি হুন আজাব কুন আল্লাহকে الله وهي قربني اولئك لهم عذاب اليم وما لهم من ناصرين ابامي هن يدوه غبين دني عذاب هوت ادي امي هن ان ركان نرين سلام قد دين هن مدد قد دين هم اكوس قيام دوه غنوانه كتم لشكر بود مي حكم غويس كتم فحلوان غن مي حكم غويس قيام دوه غ الله عذاب ركات قد دين الله عذاب مدد دين هم اكوس امي هن كنوانه এম ইমাম মারুমুগে কুরিন তাওবা ভাঙ্গি মারওয়ান ইরে কাবেস নেঙ্গে এমমেঙ্গে মারওয়ানি লিউবাফ আল্লাহ সুবহান ওয়া তাআলা এবাগুতু আওমা একুগা এমি হাকু মারুয়ে গেন্দানে এম মারওয়ান বাগুতেন নেগে উই হ্যাভস আওহাকা তাওবা ভাঙ্গি উই হ্যাভস আওহাকা বা এমি হঙ্গে লাস কুরানি তিমান নামে মুসকুলি ইমায়ে তাওবা ওয়ানি বুনাফা এবহুরি হামা আলগান মেঙ্গে তেরেন দিবেহি ফারদুং এবহুরি দুলুং এহেম বুনাফা তিমান নামে হুলাঙ্গু উই হুলাঙ্গু ফারাতা উই ফারাতা লেম্বিবেস নুরানো মরুম ফাস্তল সাহার নোয়ানি আলুমাডো আডো হিং হেম বুনামি পুনিমি দিবেসেক দিবেসেং হেম বুনি এনা বুনানি ফাস্তল সাহার উমরুন তিমান্নাগে উমরুন ফাস্তল সাহার নোয়ানি হে ಉಣಗಾವಿ ಫರಾತ ಲೆಬಿವಸ್ ನುಡಾನವೆ ಮುರಾದಕ್ಕೆ ಸಜಿದ ಎನ್ನು ಕುರಾನ ನಮಾದ ನುಕುರಾ ಮೀಹೆ ಏನ ನಸೇಹದ್ದೆವುನಿವ ಏನದಿನ ಜವಾಬೇ ಭಯಂ ಮೀಹುನ್ ಲಸ್ಕುರನಿ ಥೌಬಾವಾ ಲಸ್ಕುರನಿ ಎಮೀಹು ಮುಸ್ಕುಳಿವ ಮುಸ್ಕುಳಿವಾಂದೆ ದುನಿಯೆಗೆ ಹುನ್ನಾನ ಕಮುಗೆ ಯಗೀಂಕಂ ಒತಿಕಾ ಕುಡೈರು ಮರ್ವಾತಂಗೆ ಫೆನೆ ಮೀಹುಂ ಕುಡಿಂಗ್ ಕುಡಕುದಿಂ ಮರ್ವಾತಂಗೆ ಫೆನ್ನೆ ಲಾ ಉಮುರುಗಳ ಫತುಗ ಅಮ ಫೆದೆನ್ ಜುವಾಂಗ್ ಉಮುರುಗಸ್ ಮೀಹುಂ ಮರ್ವೆಗೆಂಗೆ ದನಿ ಮುಸ್ಕುಳಿ ಉಮುರುಗಸ್ ಮರ್ವೆಗೆಂ ದನಿ ಅಲ್ಲೋಹ್ ವನಿ ಕೊಮೆ ಮೀಹೆಗ್ಗೆ ಮರು ಲಿಯು ವ್ಯಾಫಾ ಎ ವಗುತು ಹಮ ಅವಮಾ ಎಕ್ಕುವ ಮೀಹೆಗ್ಗೆ ಫುರಾನ ಮಲಕಲ್ ಮೌತು ಹಿಪ್ಪವಾನೆ ಎಮ ಮರುಮುಗೆ ಕುರಿನ್ ತೌಬಾ ವಾಂಜಿಹೆ ತೌಬಾಗೆ ದೊರ್ವನಿ ಅಲ್ಲೋಹ್ ಉಳು ವ್ಯಾಲ ವ್ಯಾಫಾ ಎಯಿ ಮರ್ ಮೀಹೆಗ್ಗೆ ಮರು ನೇವ್ಯಾ ಹುಳಿಯಾ ಹಮಯಂಗ್ ಅರಂದೆ ಏನ ತೌಬಾಗೆ ದೊರ್ವನಿ ಹುಳು ಇಫಾ ಹಮ ಎಫದಾಯ್ ತೌಬಾಗೆ ದೊರವನಿ ಹುಳಿಫ ಹುಳಂಗ ಫುರಾತು ಇರು ಅರಾಯಫ ಮದ್ದ ಅಂತೆ ತೌಬಾಗೆ ದೊರವಿ ಬಂದು ಮನೆ ತಿಂಬಾಗು ತೆಗ್ದ ಎಯಿ ಹುಳಂಗ ಫುರಾತು ಇರು ಎರಿಮ ತೌಬಾಗೆ ದೊರ ಇಸಾಮು ಬಂಧುವಿ ಹುರಿಹಾಯಮೆನ್ನ ಹುರಿಹಾಯಮೆನ್ನ ಬಂಧುವಿ ಇಸಾಮು ದೆಂಗ್ ಮರು ನೇವಾ ಹುಳಿಯ ಹಮಯಂಗ್ ಅರಾವಗುತುಗ ಎಮೀಹಕಂ ಎ ತೌಬಾಗೆ ದೊರು ಬಂಧುವಿ ಅಮ ಎಫದಾಯ್ ಕಾಫರು ಕಮುಗೆ ಹಾಲತುಗ ಮರ್ವಾ ಮೀಹಾ ಬಸ್ವನಿ ತೌಬಾಗೆ ದೊರು ಬಂದು ಕುರೈಫ ಎಹಮ್ಮ ತೌಬಾ ವಾಂದಿ ಇವಿ ಹಾವಿಸ್ ಅವಹಕ ಕುರೈಫಾ ಕುತ್ತಕ ಮಾದಮಾನು ಕಮೆನ್ನೇಗೆ ಮರ್ವಾನಿ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಅಬ್ದುಲ್ಲಾಹ್ ಇಬ್ನು ಉಮರ್ ಹದೀಸುಲ್ ಕುರಬನಿ ಕುನ್ ಫಿದ್ ದುನಿಯಾ ಕ ಅನ್ನಕ ಗರೀಬುನ್ ಔ ಆಬಿರಿ ಸಬೀಲಿನ್ ತಿಬಾ ದುನಿಯೇಗ ವಾಷೆ ಬೀರಟ್ಟಿಸ್ ಫದಾಯ್ ನುವತ ಮಗು ಹುರಸ್ಕುರ ದತ್ರುವರಿಯಗ್ಗೆ ದತ್ರುವರಿಯ ಫದಾಯ್ ಬೀರಟ್ಟಿಸಕು ಬೀರಟ್ಟಿ ರಟಕುಣ್ಣೈರು ಏನಾಗ ಅಬದ್ವ ಸುಮ್ಮಿದೊಣ್ಣಾನೆ ಅವ ಹಂಗೆ ಏನಾಗೆ ರಾಷ ಎಂಬುರಿದೇವೇತು ಬೀರಟ್ಟಿ ಸೆ ವೆಜ್ಜಿಯ ಏನ ಅಬದುವ ಸೇನಗೆ ಉಮ್ಮೀದು ಒಣ್ಣಾನೆ ಅವಹಂಗೆ ನಗರ ಹದ್ದೇವೆ ದಿವಮ ಎಹಮ ದುನಿಯೇಗೆ ಉಳೆಯರು ಉಳೆಂಜಿಹೇನ ಅಬದು ಏನಗೆ ಅಸ್ಲು ಹಯಾತಕಿ ಆಹಿರೈ ದುನಿಯಕಿಯ ಬೀರಟ್ಟಿ ಸೆ ಗೊತ್ತಗೆ ನವಾಂಜಿಹೇನಿ ಏನಗೆ ಹಗೀಗಿ ಮಂಜಿಯಕಿ ಆಹಿರೈ ಎಮ ದುನಿಯೇಗೆ ವಾಹೆ ಬೀರಟ್ಟಿ ಸೆ ಫದ ನೋ ತಮ್ಮ ಪುರಸ್ಪುರ ದತ್ರುವೇರಿಯ ಫದ ದತ್ರುವೇರಿಯ ಅವಹಂಗ್ ಏನ ವಿಸ್ನಾನಿ ಅವಹಂಗ್ ಏನಗೆ ಮಂಜಿಲ ಹಮ ವಾಸಿಲ್ ವೇವೇತೋ ದೆನ್ ಅಬ್ದಾಹಿ ಬನ್ ಅಮರ್ ವಿದಾಳವನಿ ತಿಬಾ ಹವೀರು ಕೊಫಿಯಾ ಉಮ್ಮೀದು ನುಕುರಾಶೆ ಹಿಂದುಂವಾಂದೆ ತಿಬಾ ದುನಿಯೇಗ ಹುರ ವಿಧಾನಕಮ ಇದ ಅಸ್ಬಹ್ತ ಫಲಾತನ್ ತೊದಿರಿಲ್ ಮಸಾ ಹಿಂದು ಕೊಫಿಯಾ ಹವೀರು ಅಂದೆ ದುನಿಯೇಗ ಹುರದಾನಕಮ ಯಗಿನ್ ನುಕುರಾಶೆ ಇದ ಅಂಸೈತ ಫಲಾತನ್ ತೊದಿರಿಲ್ ಮಸಾ ಅದಿ ಹವೀರು ಕೊಫಿಯಾ ನೆದ್ದು ಹಿಂದುಂವಾಂದೆ ದುನಿಯೇಗ ಹುನ್ನಾನಕಮ ಯಗಿನ್ ನುಕುರಾಶೆ ಎಹಾವೆಸ್ ಫ್ಯಾರೀಗ ಮರ್ವಾನಿ ಕೊಮ್ಮೆ ಮೀಹಕಾವೆಸ್ ಎಮ ಮರ್ವ ಮರ್ವಮುಗೆ ಕುರಿಂಗ್ ಥೌಬಾ ವಾಂಜಿಹೆ ಅಲ್ಲೋಹ್ ಕೀತು ಗುಹನಗ ವಹಿ ಕೊರೋನಿ ಯಾ ಅಯ್ಯುಹಲ್ಲದೀನ ಆಮನು ಎ ಇಮಾಮ್ ವೆಜ್ಜೆ ಮೀಸ್ತಕುನ್ನೆ ಯಾ ಅಯ್ಯುಹಲ್ಲದೀನ ಆಮನು ತಕುಲ್ಲೋಹ ಎ ಇಮಾಮ್ ವೆಜ್ಜೆ ಮೀಸ್ತಕುನ್ನೆ ತಿಯಬಾಮಿಹು ಅಲ್ಲೋಹ ತಕ್ವಾ ಇರುವಾಶೆ ಹಕ್ಕ ತುಕಾತಿಹಿ ಎ ಕಲಾಗೆ ತಕ್ವಾ ವಿರುವು ಹಗ್ಗುವಗೆಂ ವಾಗುತುವ ವಲ ತಮೂತುನ್ನ ಇಲ್ಲ ಅಂತು ಮುಸ್ಲಿಮೂನ್ ಅದಿ ತಿಯಬಾಮಿಹು ಮುಸ್ಲಿಮುಂಗೆ ಹಾಲುಗಮೆನುಯಿ ಮುಸ್ಲಿಮೆಗ್ಗೆ ಗೊತ್ತುಗಮೆನುಯಿ ಮರ್ನುವಾಶೆ ಈ ಮುಸ್ಲಿಮೆ ಗೊತ್ತುಗ ಮರ್ವೆಜ್ಜೆ ಕಾಮಯಾಬ್ ಹುರಿ ದೆನ್ ಕೀನ ಮುಸ್ಲಿಮೆ ಗೊತ್ತುಗ ಮರ್ವೆವೇನಿ ಮುಸ್ಲಿಮೆಗ್ಗೆ ಗೊತ್ತುಗ ಮರ್ವೆವೇನಿ ಆ ಬದ್ವಸೆ ಕಮ ತಯ್ಯಾರುವಗೆ ಹುರಜ್ಜೀಯ ಕೊಮ್ಮೆ ದುಹಕುವೆನ ತೌಬಾ ವಾಂಜಿಹೇನೆ ಏವು ಕಂದತ್ತಕ ಅವಸ್ವಗನ್ನಂಜಿಹೇನೆ ಆ ಬದ್ವಸೆ ಕಮ ತಯ್ಯಾರುವಂಗೆ ನಾ ಹುಣ್ಣಂಜಿಹೇನಿ ಏರ ಮುಸ್ಲಿಮೆಗೆ ಗೊತ್ತುಗ ಏನ ಮರ್ವೆವೇನಿ ಅಲ್ಲೋ ಕೀತು ಗುರುವಾಣುಗ ವಹಿ ಕುರುವನಿ وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن نساء سورة الله يقرأ فمني توبة إنوه نباك أن تكفى نباك أن تكفى مرن هاجر وابقتك تمنى توبة وجيمة إهم بنامي هيك التوبة أنت وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ಮರು ನೇವಾ ಹೊಳಿಯ ಮರು ಅರಾವಗುತ್ತಗೆ ನಾವಿಬನಿ ಅಲ್ಲೋಹ ಅತಿಮನ್ನ ತೌಬಾ ಲವ್ವಾಂದೆ ಅತಿಮನ ತೌಬಾ ವಿಜ್ಯಮ ಅಲ್ಲೋಹಗೆ ಹಸುರತ ಏನಕ ತೌಬಾ ಎನ್ನಿತಿ ಅಲ್ಲೋಹ ಹೈಕುರವ ನುಬ್ಯಾಕಂತ ಕೊಫ ಮರಂ ಹಾಜಿರುವಾವಗುತುಗ ತೌಬಾ ಇಮಕ ತೌಬಾ ಎನ್ನೆ ಫಿರೋನು ವಸ್ ತೌಬಾ ವಿಯವಾಗುತುಗ ಹುರಿಯ ಬೇಫುಣ್ಣ ಸಂಗಿ ಒಡ್ಡಾಗ ನಾನೆ ಫಿರೋನು ಏನ ಎಕಾಂಡುಗ ತಿರವದೆ ಗತಿ ರೆಡು ಸೀಗೆ ತಿರಂಗಿನ ರೈಕಾಂಡುಗ ತಿರಂಗಿನ ವೆದಗತಿ ಏರು ರೈಕಾಂಡ ಮನಿ ಬಾರ ಮಗ ಫಳ ಹೆಂಗೊಸ್ಸ ಡ್ಯಾಕ್ ಬೋಡು ಕಾಂಡೆಂಗೆಯಿ ಫೂ ಕಾಂಡೆಂಗೆಯಿ ವರಬ್ ಬೋಡು ಕಾಂಡೆಂಗೆಯಿ ಏಕಾಂಡಮಿ ಅತಿ ಬಾರ ಮಗ ಫಳಾಯಂಗೋಸ ಮೂಸಾಗೆ ಫಾನ್ ಅಸಾಕೊಳ್ಳಿ ಜೆಸ್ಸೆ ವಿಹಾಯನು ಬಾರ ಮಗ ಫಳಾಯಗಂದಿಯೇ ಎಂದು ಫಿರೋನು ಫಿರೋನಿಗೆ ಲಷ್ಕರಬ್ಬು ನನಿಕೀಕೆ ಬಲಾಹೆ ತಿಮನ್ನ ಫೆನು ನೀಮ ಕಾಂಡವ್ವಿ ಗೊಯ್ ಅನ್ನಾಟ ತಿಮನ್ನ ಆಯೋಗ ಎ ಫಿರೋನಂಗೆ ಮೂಸಾಗೆ ಫಾನುಗೆ ಅಮರು ಫುಳಕ್ಕಂಗೆ ತಾಂಗ ಎ ಮಗು ತಫಳಾಯಂಗೆ ದೇ ಮೂಸಾಗೆ ಫಾನ ಅಲ್ಲೋಹ ಲೆ ವಿಮೋಜಿದಾತೆಕ್ಕ ಎ ನಮೆ ಸೆನ ಗೊಯ್ದು ಕುರಾ ಕಣ್ಣೈ ಏನ ಗೊಯ್ದು ಕುರಿ ನಮ ಏನ ನಮೆ ಸೆನ ಗೊಯ್ದು ಕುರಾ ಕಣ್ಣೈ ಏನಗೆ ಬೆಂಗೆ ಮಿ ಕಾಣುತ್ತಿರ ತಿಮನ್ನ ವದೆಫಿಯ ತಿಮನ್ನಗೆ ಹಲ ಆಗುಗ ಏನ್ ನಮ ಸೇನ ಏನಗೆ ಫಹುಲವಾನು ನನ್ವತೆ ಏನಗೆ ಲಷ್ಕರುಗೆ ಮೀಹುಂಗೆ ಕುರುಮತಿಗೆ ಏನ ಫದೀಹವ್ಯದಾನತಿ ಏನ ಬುನಿ ಗಾರತಿಮನ್ನ ಪಾತು ಅನ್ನಾಶೆ ಏನ ಕಂಡುಗೆ ತೆರೆಯಂಗೆ ಮಗಂ ಎರಿಗತಿ ಏನ ಫಹಿಬ್ಬಲಾಲಿರು ಪಹತು ಮೇರನ್ನನಿ ಫೆಂಗಡು ಗುಳೆಮು ebagutuge enabuni kike enabunan aamantu billazi aamanatu bihi banu isra'il ebunun sallallahu ekke bununga tawfiqin enaka nuri bun aamantu billahi ekke sunubunun enaka ena bibunani kike aamantu timanna iman vejjame billazi aamanatu bihi banu isra'il mihunge iman bi farata allah ekke sunubunai banu isra'il mihunge iman bi farata timanna is iman vejjame ehdu bay riwayat tahuge bor jibril alaihis salam ulu bimauga jibril alaihis salam velimusen etanun nagaya nage angaya veddei kamang ebahuri komyaka seenaka tauba umuge furusaten ulum allah etanaga tauba gabulen kurewa gu tomaru ewani mi saban araya maru mi yoti garagu wani mi yo maru jehi fami yoti mi har ena nge jeh ma yagi mejje maru wana kan timanna ehindu ena tauba imaka tauba ing allah gabulen kurewi ehma tauba waambi maru umuge kurin komme mi hakas mani allah furusatu devafa duniye ko ti furusat duniye diwa fahaku denne furusate ei amalu kurang oittana kimi narakain salaam ottaka masai kurang oittana kiwasmi swarge ban mattaka masai kurang oittana kiya samami duniye ei marwegen dengoin aalama ki ei amaluge maadane non ei ki ei natija ge maadan ei edwaaku denno onnane narakain salaam ottaka mihaga kurawene evve samale adi swarge ban mattaka kurawene ituru evve samale nonnane ema miyadu duniye ge komme mihakan allah devvi furusatu ge komme miyakos beenu kuramwi ei buddhi verinnaki Allah devafa buddhi ke puri hama kutu ke beenu ifamwi ei eta fahara kudu wala ku taubaamu ena kure ifawa kutta ka taubaamu Allah ke hadratun istighfar kurun ei puri hama kutu ke buddhi ke beenu ifumaki Dengan Allah wahai kurabani lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun wa ma tunfiqu min shay'in fa inna Allah bihi alim Allah wahai kurani hiyo kamek tiyabami hundakan hasilin nuwane ama yaginum bas he okame tiyabami hunakan hasilen wane he okamuge mitanga murada ki suwaruge tiyabami hunas suwarugen hasilen wane hatta tunfiqu mimma tuhibbun tiyabami hun lobi kura taketin tiyabami hun allah ga mauge heda kofu maddande tiyabami hunaka suwarugen hasilen wane wama tunfiqu min shay'in fa inna allah bihi alim ali tiyabami hun heda kurna ma heda kuri echen allah e moladdene odigannawae tiyabami hum allahumma gode vachan allahumma laddene wodi gannawa e den hema algonda men nujene heda kura ecche ganan liya ka vesnu jihe allah e wahi kura nidene wodi gannawa me hama ifada mi hu gata buna ka esnu jihe gina fa rabbay ing ikhlas terin e bahuri mi ha ku medwer ko mi hunna e hiter kan fawar ko da fa de mi ha gata buna fe bahuri mi dim faraten nu buna ti nge dim farate ikhlas terikan e mi ene fawar ko dim faraen nama nama nu buna ti nge e bahuri e gota bawar mi hun bodeti heda ta koffa nang e ves mi ha ka faala nu ko kiwegen ei emi hakange bainge heddei farange eya sawabu devwa fara e badale badale ge beenum ota mi deni hile yakunu mi deni e aslu hagigi swaruge ga echi thake ge beenum ga mi deni yar duniye ge faada ka ta gina mi hun ha echi mi hakad deni es duniye e ge badale wena dinu matta ka misala ka bai mi hun ga te mi hun hajjag gen da mi hun ga mu ki ha rang alwan fagira ko hajjag gen gosiya mi gen dani musalim ehma egen faalwani ko anje nang shuhurat baabar mi holon lelon fene fami tibai musalling e bule maale ga bes emi hum beenum wani dekkun teri kan nota mi hum ge terege mashhur kan musalling gen dani baabar mi hum gen de hara ko ena hajja emi hum e fa da mi hum baabar mi hum ge gen de hajja e en names gen dani kon kaale mi hum na hus fora mi hum musalling hajja ga mille de be fe maru ge mi hum ena ge haradu hajja gen dani fagira kunu gen de fagira hu gen diya mata gen faada en huri hajja nu de fe maru ge faasa ge tanawas ka mennei mi hu ko hajja gen diya mata ge faada huri ehn nama se nami gen dani musalli ema egota allahu ge allah dene bodi gan nawe tiya ba mi hu kala ge attaka haradu kura heda kura icche mi ayatu ge allah me qurbani suwaru gen haasire nuane tiya ba mi hun lobi kura ta ketin tiya ba mi hun hin ede ta ketin allah ge mauga heda ko fu maddaande misal ka beenun nun e chena be ane beenun ko fa be kar wechen ena beenun men ku ra che den dinu ma kunen ma bodo faada mi haga ema allah ikura wa fani hen ayate ga wala tayammamul khabisa minhu tunfiqun teba mi hun we mudalu ge teren emme hadiyati be kar wati teba mi hun he da kur matta ka ikhtiyar nu kurashe sababa ki teba mi hun hifa maqamu ge hurajjiya mi haku teba mi hun dere fa de che teba mi hun mi haku de fiya tiyabami hum wasiyaka hifani lo mara ala fa wala tayammamul khabitha minhu tunfiqun walastum bi akhidhihi illa an tughmidu fihi tiyabami hum was hifaka mugawanya fa dechan hifaka mugawanya tiyabami hum wasiyati hifani lo mara fa benu jehe halak gainu ne hifani kiya emat yabami hun heda kurahe allahumma go yabami hun ede yabbenun jehifa waachi lobi kurachi modalon ma yallo rasulullah bi abu talha ay anas kefanu ge dom bappa anas kefanu ma ful ummu sulayma kaani ballagati anas kefanu ge bappa ful o haramu ay malik aw haramu ekamana ya khaweni ballagati abu talha abu talha kibar salihu be kale ekale fanu em fortama islam nuwe ekamana ya khaweni husaydi ekamana vidalavi islam washe islam vima kalege islam munti manna gabul qurana me ei ranka mugati manna ge barang heolafa ang hinen ei rasulullah samadi sul qurana fani ummu sulayman as gifan ga amma fulai barang heolafa ang hinen kummekas ansoriya be kalen be kambalen ekamana ayaki den abu talha islam wadagati me ekamana ekale fana kan balagati ekale fana kifude or kam musandi be kale ekale gfan go ve bagicha ekale fan warallo biwa bagicha mewage bagicha e bagicha me kiyane wes bayruha bayruha e kiye bagicha ekale gfan go ve warallo biwa bagicha ekale fan bodu bagicha mi ay bawale bum ekale fan allah ge rasula gari hanga astana me allah ge rasula e timanna adwa ha timi allah ge mi ay lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun tiyabami hunaka swargen hasilen nuane tiyabami hun lobi kura mudalun tiyabami hun heda kofu maddande e allah ge rasula e timanna timanna ge mudalun emme lobi waichche ke bay ruha e kiye bagicha e kale ge fan heki kura kura me timanna ei kura ba allah ge mauge timanna ba kura me e bagicha timanna allahumma gudu kullu fi me kale fanu heki ko mi waage asabe kalun ayatin adi veiru ek be kalun aha masai ko ganne ang amalu kure veto e swarge vanta verin ge terem veto sawaki ei tanaki etanu ge heri huri ha mudalen ena e duniyega e duhat taka e jama kure muda ei hakige mudalaki ei duniyega kitamme baaru faasan hodiyakas fanave dahane fanave gen dane eti aakhirat dohat taka jama kure vechaki ei jama kure vechaki ei ena fennan onnaane echaki ei halakunu abaduga abad demi onnaane echaki aakhirat dohat taka jama kure veti edu wahan algonu echi jama kuram vi duniye kantatta ka kan non algonu men echi tan kharad kollam vi e duniye kantatta kharad kurun mi dennavi amilla nafsa no ta amilla kantatta ka e chi heda kollun edi ei hisab sar ka amilla kam kam mi haku baawar faasata gen kharad kolli edi ei hisab ekamak fagira kan ena ichche difiya eti onnan giyamiddo kan e jama kuremuni eti rasulullah sallallahu alaihi wasallam ekale fanu gariham hadiya en ayas ekale ge fanu avahara fulunu leppawa e bassawa anu leppa e mistakunna muda aade ekale ge fanu gariham waran hadiya taka ichche aade dinar dirham ekale fanu gariham aade ekamak ekale fanu ge emme fagiru ge gotu ga himene em timmas hataru mastu wasvandenge bahure ge ge alifan kole ronu kore ekali fan bay dosto hendunu fati samad kurawagen lo hanamad kurawagen irweri ma aisha tufan gar hanga astana ne aisha e ka ichinge bawriye danna nete eves ka ichin nete danna ne hem vejjam ya duro dai tim kali fan ei ekali fan ge halat ekali fan gar he waraf aisa ade eh nam se kali fan avahar fulu renu lappawa echi bassanu lavaye allah wahi kurawi allah ge rasulati tim kali tim allah kali fan edi wadiga gannawa nam mi uhud farbada ram farbada ka badal ko devwa hushiye uhud farbada ram farbada ka adi allah ruhi wadiganawa halu allah ruhi wadiganawa hal adin rusawa halak wasnu allah ruhi wadiganawa halu ga ekale ge fanatta ka e uhud farbada ram farbada ka hadda wa devwan he allah wahi kurawani ای اللہ واشے رم فربدے کہ ہم بنا اوہی کروارن فربدرم فربدے کہ وگن دان انم سے کلی فان کی دینئی اے اللہ ہے تیمن کلی فان ادی وڈا گن نونی افہر اللہ دینئو ماشے ان افہر اللہ شکر ادا کر ماشے افہر دینئو مرے ان افہر شکر ادا کر ماشے اے اللہ کے حضرت کان کمن ادی دینئو ما کی ای اللہ ورن افاوے وڈ گن نوا کم insana ekalaange ala ekalaange hadrata beenun jehigen ekalaange hadratan edi denne umaki ekalaange wara russa wodigan nawakame wara lobi wodigan nawakame enu insana kiburere timanna allah kan odannawaname ei allah kofa is wodigan nawakame ei insana ge furihama ubudiyatwanta kan faalwegen dani insana allah dannawa denne um insana ge alu alwetikan emme boda faahagave faalwegen dani allah dannawa denne um emme allah lobi wodigan nawakama ehmen allah rasula e dannani allah e timan kale fan e di wada gannawani ifhar allah ga dorattak etchakan e di devume an ifhar e allah devvima timanna e niyamata shukuru ada kurume kommi agas heeda kurma be hegotum mi ayatu gam yati anga afa ei miha heeda kuran jiheni ena lo biwa mudalun ena lo biwa mudalun ena heeda kuran jiheni ei heola fa mi hunga sifa bayan kurum Allah wa ikur wa fawani wa yut'imuna at'ama ala hubbihi miskinan wa yatiman wa asira emi hunna ki ei wa yut'imuna at'ama ala hubbihi emi hunna ki yatimunna miskinunna bandu fati bi asirunna kaande emi hunne e kaayati kolan khudu lobi jehifawa hal beenun jehifawa hal e kaayati kolan khudu beenun jehifawa haluga etaketi eti kolu fagirunna ra miskinunna heeda kolla mi hunne emi hunna kaande mi hunne e emme heulefa mi hunna ki etakeche kiwegen asaw be kalun qur'anu allah wa qur'an rafani makkah fataha ge kurin allah gu mauge heeda kuri mi hun na makka ge fataha ge fahun allahu mage heda kurimi unaka hama hama ennuane allah wahi kurabana kiti qur'anu ba kiwegen ei makka fataha ge kuriga muslimun fagiru eru ebe kalun e chen haradu kollani mir kuda kuda e chen eeti kola beenun jehe halu ehem vegen rasulullah hadis sulkuran la tasubbu ashabi timan kale fan wasabe kalna tiyabami hu echinu kiyare law anna ahadakum anfaqa misla uhudin zahaban ma balagha mudda ahadihim wala nasifahu tiyabamihum kuramihaku uhudu farbada waruge rang allahu gumauga heda kuryas ebe kalun kuramihaku allahu gumauga heda kuri mudda ka nahamai adi kiyen he ba mudda wis nahamai allahu gumauga heda kun yoreti kolaka nahamai tiyabamihum uhudu farbada waruge rang allahu gumauga heda kuryas ki vege ei ebe ebe kalun edwas waruge etaket eti kol heda kuri etaket cha beenun jehifa wa halu beenun jeifa wa halu Abu Bakr ge fan ane tabu kan qurama ge duwa huga Umar ge fan abad we sunnawni Abu Bakr fan wa da jassa teo kan datta huga abad we ei heo kan datta huga wad je ma anga wa fani ekam ko al gona men duniya wi kan datta huga mi wad je hani ei mana kurab wa fa wa kan heo kan datta huga wad je hare qur'an ge Allah ai kurab wa fani wasabiqu wasari'u ila maghfirati min rabbikum wa jannatin ardhaha as-samawati wal ard u'iddat lil muttaqin hiyukan tatta huga baad jahare anga wa foti tabu ko hangurama ge do umar ge faan e kale ge faan ge mudalu ge deba kula ebba allah ge mauga heda kolli ei tabu ko hangurama ki allah ge rasula ma kurin e hangurama heda kurman muslimuna go wala wa fi ei hunu ga da turak kam ga watiya adi durut tanaka da tur kuran ji he fiya umar ge faan hunnei warang ufalu ekale fan hippula ekale fan dennei miyadu awukurapure kuri ariya arane timanna miyadu den sirru sirum bellevi awukurfan ki harkan allahumma ge heda kurabito bellevi rawukurfan ge mulim muda ekko ge ge huri huri ha mudalen allahumma ge wane heda ko ekam kumar ge fan heda kur mudale vure madu ehna mes nisbatun ginata ei muli ge ge muda ekkon heda kolli hama ifada eduhu ge emme gina muda heda kurabi usman ge fan ای عثمان فان کی مصندی بے کالے ہتر استے کے تے جمال گے گنڈا کا عثمان کے فان ہتر استے کے جمال ای جمال کے ہوری ہے اچس کا ایک کو ایک گونڈیا لگنا ہوری ہے چکا ہے ہتر استے کے ادی دینار تے بے دینار ہے ان نماز اے بے کلو نہ ہم کن فور کی بے بے کلو مودلو کے نسبت ہے دا کر بھی عثمان کے فان تو مودا ہے باہر یبر ما گینا ابو بکر کے فان گے ہوری مودا کول ایک کون ہے دا کول لے ehma ei ebe kalunge mudaluge ya lobi jehigem wa halu eti heda kollun ei ege lazzatu libeni allah eti emme furihama gotu gabul qurwani algon mun ustad kiya de vivaha kemi edduha kumi haku mar fagiru mi hen ena giyan ayro ena ge darin kolu tibi ro ena ge ambi mi ha in teyyakan etchen alayagen haluwan undun undun unduna undun macchan udayagen ena balali rege huri hus hila hila huri kiden ne kiyen eti qurani dennei darin kolu rotam fenifa bandha ha gane gen rotam fenifa ekudin huttal mattaka hila teke ti manna ha dali ekudin hi qur'an nu he mamma ichek akkani hi ko huttal ha gane ti ni da paane den ena war dere ena nikuti ko mesej chelli ve to den ena do hatar do mase ko gen ena libuni tin dirham e ha war ena libuni den tin dirham hi fa gen ka ichek gannam ve gen dani ko ena fenun ena bura bodu fagira salan jahamu annani ko ena ena ga tanga sai dikkolli dikkolli meena hitangari meena miyadu timanna vure bodu fakire ke meena eki ema miiti emme bodu benu jehne eena ase eena tin diru hama eena dini difa geta ga hegge dorga ishini denge duha kunen hodane vesecche denge eda viena visni timanna giyad dani kom muna ka gen baaye darin kolti veri timanna ka aichchen ifan annana kamuk ummi duga e ebagutu ena etanum gonye fenun hus gonye e gonye ena eli veli hinda veli alaagen ena kodallagen diyai ekudin huttale matta kaina ve silate abi mi haidi kala hilaten edu matta ga den ena fug gonye ge gotu gami gen diyai et gengo sami mi ha ga ta difa den ena eta ngura ashamati ge shinde mi nanni den barang hita ma ga darin kolo kihine baya mi re mi adu hadan ir kolo kon abi mi ha ai roshi ti hege roshi fi hege ngasi fir mi ha ge ka ga ta roshi fi hege deena warang hairan fi denne kon ta hu fug genai denne kali ti genai fug gon nyanu he e genne roshi mi fi hune allah subhanahu wa taala e hila goni fug gon nyaka badal ko devi mi wa ha ke ichaka e beenun jehi fa hutte e ti kolo asra allah go moge he da kurun e hi emme e ge he hoge gen wa go ta ki e kama ko hai ga tu ga wara ikhlas teri warang hiyo la fami hak we fada amale qurani sababa ki fada hale tegga hama ekahu ge hita kais gina fahar kan narane eti kol he da kolla kan allah ga mauga allah ay kur rahman lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun tiba min ka suwar gen hasil nuane tiba mi hun lobi qurata ke tin tiba mi hun he da ko fuma dan den wa ma tunfiqu min shay'in fa inna allah bihi alim ali tiba mi hun etchen he da ko fi kamuga wanama allah mauga etchen he da ko fi kamuga wanama fa inna allah bihi alim e allah muladden wodi gannawe ekon mehem buna kanu jehemi timanna he da kur etcheke timanna kaliyad din etcheke allah mauga hadiya ek timanna din etcheke nan ganna kanu jehene e amalu qabul kurawwa farahim ul din wodi gannawe ayatu allah e wahi kurawwane adem vesmati israil ge fanu ge wahaka ge tan kole demi bayan kurawwani israil ge fana ke yaqub alaihi salam e wahaka den annar yaku insha allah sawal ma be kolam sawal akburin tankula kurun kitabu salatu kiyaviruga an kala hadis ga kisita sala namazu ge bata kiyur komis be flo kuri tiswa mer til mer ge khilaf oi masale misal ka ina fahun libe rakwait tan ina himanani balani kuri kuri ge rakwait tatto nuni ina ge fahu ge rakwait tatto balam komme ge sege boda rangal koma fennani ina ina ge fahu rakwait ta kamu ge balashe egen ege chakin misal ka er rakwait kata fimiha er rakwait gellunu miha er rakwaten no misal ka ena gelluni ena libuni er rakway er rakwen ena libuni libegen ena er rakway ko fam prota matta yat kuran je en den ha fahura ko tatta e kome ko tebias e go tumba da fias ma mani fahura ko tatta ena fahun kura rakway tatta ki ena ge fahura fahuga rakway tatta ama tartibu ei er rakway ko fena ena jena prota matta yat den ha fahude rakway ena kuran prota matta yat ge fahun mv ma e go bodar rangalu kama fenna ni den yagin kollam be nom yakuma sene ki alias ki umma mana denno ay sheh albani kalifan liyu kitab sifat salat nabi ye foto ge be fahar fahur de rakwa to gas sura ki ala sha imam mi ha bagu tu denya masale ne e ki umma kuma sale ne yakku hin ha ja saran ki alias masale ne de kam fahur de rakwa kam bodang an ke boda bura ve ni ei ena fahur de rakwa kam ei ena adi foratama imam mi ha yaku ga suratan nu ki un kam ga vias nga e wahaka tami dennei e masare ne te kiya ali surate ei ena ge fahudera koy kamuga vias awla wegena nu de ena hin hama jassal mattaka kiya ali masale ne nu kiyas masale ne sababa ki e ba mi balani e gelluni ena imam mi ha kon e libunu dera kwa ta ki ei ena ge fahudera koy kamad de mihara kurani e kuri ge dera koy kamad ba mi misara ane ba mi dan imam mi ha kon ena libuni e hama dera koy ena ge furatama dera kwa te fahun helibeni hama ena ge fahu derakwate egota boda bura veni egota boda visnani ena matu egota faitwa rakwaittakun ada kurave gotav visna alafiya boda bura veni egota e fa ena fahun e faitwa rakwaitte kura rakwaitte ge ena ge fahu rakwaitta hama tartibun da gota আয়ে হামনে ওয়াকার হলিয়া আর আনদেন ইতি হলো ইফা দেন আল্লাহ ইতি ওয়াহি করাবা নুনে তাওবা দেন কবুল করব মতা বডি তাওবা কবুল আয়ে মাসলেন নাই দেন বাগু তো তাওবা ও মাফ হগা দেন এনা বাগু তো জিহে জি আজি হেনা কুরআন নু জিহে জি দিই মিহ কুবাইন ইবে সামারেন নক সুয়ারু গে এই মুলি তারিয়ে হম মুলি সিরাতুম ফাহ করে মে মি এমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিনি ওয়ান্না কুরআন ওয়াহ দেন নাই ইবে সামারেন নক সুয়ারু গে ওয়াই মি হে কে ইহুদিয়ে এনা ইহুদিন কে আরিয়া মি দিই হাঙ্গুরা আমা এক গা ইহুদিন বসমি তিবি মুআহাদা বেগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুগা একালে ফানা নাসরুদিন মা হিমায়েদিন মা হাঙ্গুরা আমা কুরুমা এনা মেসে মি হুং এ গুরিহা কান্দা তে গা হুতু ওয়া আদমি হুন তাই মি হুন কি ই খিয়ানাত তে মি হুং আহুদা মিসাল কা বানু কুরাই দাগ মাসালা গা হাজাব হাঙ্গুরা আমা গা মি হুং বসতি বি আহুদু ওয়া আদাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাদদার উই এতানু গো সেমি হুং এমি হুং গে ফায়সালা কারু কান্ডি এমি হুং কমিয়াকে ইহুদিন গে গাতা গো সেনা মি দন্নামানি কালিয়ামেন তিয়া তিবি কালিম হান্দা হাঙ্গুরা রে আহুদু ই ফায়াগেন আহুদু কা শাওয়ার কোগ গেন্না তিয়া তিবি একাদে ফানাম মাদদু কুরআন কামা কালিয়ামেন হাম ইয়াকিন ওসেঙ্গে হাগ্গু রাসূল কাম বেস তিমান্না সিমানি আহদে ফানে তিমান্না তিমান্না গে হাগ আহদে হাদানে নুনে তেনে নুনে তে তিমান্না মিদানি একারে ফানা একো একারে ফানা মদদ কুরমাশে তিমান্না কালেমেন হেগি কুরামে তিমান্না গে মুদাত তিমান্না মারুয়ে জি হাঙ্গুরা মায়গা পুরিহা মুদালে মুসলিমুন আরে কালেম না কে ইবে সেচেনে তে মুসলিমুন আরে দেনা এনা আহদু কফে মি হুম হেগি কফে বাহ কাপুনে ফেনা দিয়ে গোস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরহা কুরি ফুল মচ্চং আরা হুটে ফেনা ইসলাম ইসলাম বেফা লশকর তরে বাদে শহীদ হই আসুল্লাহ হাদিস কুরআন ইবে সামারে নকো স্বর্গ আমি নামাজ বকু তেনু জিহে এনা ইসলাম এনা শহীদ ই রাকাত নামাজ বকু তেনু জিহে এনা ইসলাম বা দেন এই দেন আল্লাহ সুবহান ওয়া তাআলা মিম্বার কুরআন বা কান তাত্তাই এই দেন এ কমে কমে মিয়া কেন নোয়ান মিসালকা আমি হাকুমি রাসূলুল্লাহ হাদিস কুরআন বলে লাগে সবাব মিয়া কো না রাখায় বানে কুত্তা এক সবাব মিয়া কো স্বর্গ বানে মিসাল কম মি হাকু এ ফাদানু লফা মি হাকু তাকা ফিন দি ফিয়া স্বর্গ বান্না রে তা নুয়ান্না এ কিন বুনে স্বর্গ বান্না এ কুত্তা কা ফিন দিন নু লফা আং হিনে এ না কি জিনে কুরা আং হিনে গে না কুত্তা ফিন বওয়া গেন ফাওয়া ফিন দিনি আল্লাহ হেনা গমা ফাওয়া তাফুস সালা দে বি এ গ মানে কি উরি হাম মিং গে ফা ফেন নু এ আল্লাহ ইরাদ করব কামে কানা কুরবান এ গিন হামে কানে বায়ান কদ দে নু কুতা কি কুডা খামে বেস হেও খামু গে তেরেন কুডা খামে বেস কুডা খামু গনু দেখে এসে এই নকতায় এক মানে কেম কমে মিয়া কু নুলেফা কম ললে কু তাকা ফিন দিয়ে হুরেফা ফে ফয় দান তনু কো এহেন নু এ কান্তা তে আল্লাহ ইরাদ করে মিয়া কা ইতি ওয়ার বড় ফাস বেরি এনা এনা কে দারিন না বাসিয়ে কুরআন বুখারী কে বুখারী কে রিওয়ায় না এনা কে দারিন না এনা বাসিয়ে কুরআন দারিন দারিন না তিমান্না মারওয়ায়রু তিমান্না আন্দালাশ মারুই মা তিমান্না আন্দালাহ আন্দালাহ তিমান্না কে আলী কে এব্বা ওয়ায় বিসাল বিহরওয়ালাশ আন বেখানা গিরওয়ালাশ এনা মারুই মা এনা বাসিয়ে কুরি গোতা দারিন কান্তা কুরি আল্লাহ কে হযরত এনা জামা করে আল্লাহ ভাইয়াং আমর করে ভাইয়ায় কালে গে তরাং এ বিহর ওয়ালি উরিয়াছি জামা করে আস আল্লাহ গো মাখলো গে ভাইয়া কি খাডাং আমর করে বি কালে গে তরাং এনা গির ওয়ালি জামা করে আর আল্লাহ এনা আল্লাহ কে হযরত হাজির কফা দেন নাই কালে কি বেগে করে কামেন হে এই তেনে আল্লাহ তি মান করে ফাফতা হগে সবাব আল্লাহ কে আযাব বিরুন করে কামে কে এই আযাব বিরুন করে কামে কে এই আল্লাহ কে রবানি তি মান আল্লাহ কে আযাব বিরুন হে ইহাম কালে কান করি দেন নাই আই কে নে তি মান না কালে কে ফাফতা ফুসাদ বাফিমে সুরগ বানাস এই বিরু এ জারিয়া কে বিনা কে ফাফতা ফুহেমা আল্লাহ কে কে বিরু এনা দেন মিসাল কে মিয়া কো এ ও হত কান্তা কফিয়া হেনে নোয়ান মিসাল কে মি হাদিস আড়ো হে আর বাইক কান্ত তং উন্না নে এগিন ইব্রাহিম কট্টাকা সরি ওয়াহাকাতা ইব্রাহিম কট্টাকা এঙ্গেজ ইব্রাহিম কট্টাকা এগিন বায়ান কদিন আল্লাহ গন্না বিরু এই হে বর্গ দে ইচ্ছকে ই ইনসানা কে ফাফত ফুসসা দে নে ইচ্ছকে বিরু এ তেদুয়ের বিরু ইন নন জেনে তেদুয়ের বিরু আল্লাহ কাক আল্লাহ বিরু না ফাফাই কুরআন মে বিরু না তা আল্লাহ নু গানে গামমাতি ফরাতে দিনে ওডি বল্লা ওডি ওয়াগা মি কোনো বলে হে দেখে মি অতি মি হন্তা নো বাগা গেন গোসা হুরি হ্যাঁ মিয়ার সুতরা বেহেট্টমা কি এই ওয়ারগিন ইলমের বিদাল বে ওয়াজিব কে এই সুতরা বেহেট্টমা কি এই নামাজ কোরে কান্দা আমি হকি ভাই হিমায়ত কর মাত্তা গা এই ওয়াজিব কে কি বেগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমর কোরা ওয়াফে বই সুতরা বাহাট্টাঞ্জা এই তেবা মেহু করে কালিফান হাদিস উন তেবা মে করে মিহাকু নামাজ কুরঞ্জা এ নামা কুরকান্ডা মেহু হুরসওয়া ফদে ইচ্ছে নামাজ রাক্কাতের কুরমটকা কুরমতি বাহাট্টার আদি এক মিম্বর বসে ভার কান্ডা আলু বা এই মিসলুম উখিরাতির রাহলি এই জামালু লেগে লাঙ্গিন না গোন্ডি লেগে লাঙ্গিন না তানা এই বরা গাঙ্গন কাম মুশে এই দেঙ্গে বরম লিবে জিয়া বর তাঙ্গল কুরওয়েস হুদেন দেন এ কালিফান আমর কুরা বাহফতি দেন আনে মাসলে কি কালে ফান দুয়া হক ওয়েস এভিস নামাজে সাবিত ওয়েগে নে নুয়ে সুতরা নুবাহট্টা ওয়া কুরা বিকামাকা এমন এক ইংবে দালিল করে দেন কমবে কে জুমহুর ইলমের মিদাল ওয়ানি এই সুন্নাতুল মুআক্কাদায়ে কে এই গাদাবেগে ওয়া সুন্নাতে কে এই মিয়ার গাদাবেগে ওয়া সুন্নাত তাহা কি এই মিহা কো আম গতে গ দু কো ফিয়া আযাবুল বিদান কামে সাকা বিতুর ইয়েস এই গাদাবেগে ওয়া সুন্নাতে ইলমের মিদাল ওয়া ফেবে হরি বিতুর ইয়েস আলাফি মিহা আবাদ দাইমি গতে কাং আলামিহা আযাবুল বিদান কামা গাদাবেগে ওয়া সুন্নাইতা এগোতা দু কুরামি হুননা এগোতুং এমমে বড় এমমে কুড়াবেগে বেস পুনেবে মিহা আবারা এই গাদাবেগে ওয়া সুন্নাতে কে আদাগে মুস্তাহাব কামেনু গাদাবেগে ওয়া সুন্নাতে সুতরা ভেটম কি মি হুং আমা মিতা মে দাং আরা ফে ফারানি সুন্নাই কুরআন এ না বারে হাম কুরি মত কি তাই বাহর মি হাকু দিয়া গাস হাই গতু গবা গতে কি মি নামাজ কুরুমগে মাকসাদ ওয়াস কি না মি হুন বিসনে নুলে রাওয়াজ রাসমি আদা কুরাহে মি কুরবেন নতা ওয়াজিফা আদা কুরাহে এই মুসলিমুন নং হারবেন বিতিবে মুসলিমুন নং হারবেন বিতিবে বা জিহে মিস কি তা গোস নামাজ কল্লাম এগোতুং কিনা মিহু কুরআন এগে হাকিকাতে গলম ফিলমে বুলে এটা মিয়াকু এ নামাজ কুরিমা হুরি সাওয়াবা নুকফিয়া হুরি উকুবা তা হুদ মিহ মাসাই কুরিতা নকুরে এম বেগেন তামি নামাজ এলে নিয়েস নামাজ এলে নিয়েস মি এম বেগেন আলগন মে বিসনালা কাদি এঙ্গে কম মেস পেন মেনু নামাজ কুরআন বি কম ফারাতেন এঙ্গে বিতি কাং কম ফারাতাকুম দেখকে বি গতা কাং হুদা কে বেস মি হিসাব মি হিসাব দিয়াইরো ইলমু মিয়তি মিহার মি হিসাব বেস আসফা দিবি রাজ্জা বেস আল্লাহ রাহমাতা ফাবুল আন্তা ইরকামু ইলমু মিয়তি আসফা এই কুড়ি গে জমানা হিঙ্গে জিম হিসাব ইলমেন নেই ফোর আফ আয় কমে কাছে ইলমু মিহার মতি ফোর আফ আমি হিসাব মিস তখন এগে মাসে কুরান এবার জিহে কুরিন তিবি গো তাকা নুন তিবেন বিয়ে হুরি হায় চেক গে দালিল হো দা আমি নামাজ হার মি কুরান কি কুরান তো নামাজ নু কফিয়া ওয়ান গেল মা কি কো বায় তো মি হুরি হায় চে বালাং এবার জিহে নামাজ হার মা দা কুরান জিহে কম ফারাত দেখ কে গো তাকা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে রিসালাত গে হাকিকাত দেস ওলম ফিল বাং এবার জিহে আমি এখানে ওলন দুলুম বনে লাগে মি তিবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একালি ফান রিসালাত হি কোং চেক কানে গে রিসালাত কো হি মেনে নি কোং চি তা হেকা মেনে গে আমি এখানে দুলুম বনে লাগে আলগোন মি তিবি মি হাম কবুল করেন জি হাকিকাতে কবুল করেন জি হাকিকাতে মি আলগোন মে মি হাকু নু বালা গে হাকিকাতে রিসালাত কো হাকিকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখানে দুলুম বনে লাগে মি তিবি এঙ্গে তো একালি ফান আমল তক করে বিগো হোদাং উলুন তো এবস মি হাকু গুরুয়ান কোনে একালি ফান আমল করে বিগো ইত্তাকে আল্লাহ হাম গায়ফে নামাজ করে বিগোতে রুকু কুরআন রে মিহেন সাজদা কুরআন রে মিহেন নামাজ ও কিয়াম কুরআন রে মিহেন নেক গুরুয়ান কো আঙ্গা ওয়াফে এম এবে ইঙ্গে কমবে সেচ্চা কু বেজ্জে কাং এতি হোদাং এবা জিয়ে কমবে সেচ্চা কু বেজ্জে কাং আল্লাহ হাম বেকার গতু গেন নাঙ্গাওয়ান তেবে আমি নামাজ কায়েম কুরআন রে যাকাত দে রে রোদাই ফাশকে বেকার গতু নাঙ্গাওয়ান এগে হারকায় তা কুরআন জিহে গইতা নাঙ্গাওয়ে এ ওতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত কো বয়ান কুরাইফা এ হোদাং কা কো তো মাসাই কুরআন দেন এবস গতাকাম মাসাকাতে নকতিবে গেন তিমান নামে মিতিবি হাগগু গায়ে বনুন কিনাং সহাওয়ান মাসাক্কাতে নুক নামাজ কুরআন বি গতে গড় গণম ফতুন দাস করে দালিলা কায়কু দাস করে মিয়া কো মাদু এমা এ নামাজ কুরআন জিহে গতুকে নামাজ কুরম গে থেরে গে হিমেনে কামেং এ সুতরা বে হেট টমাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গা ওয়া ফাওয়া কামেং এই ইমাম মিয়া কো সাকে জামাত ও কুরআন ইমাম মিয়া কে সুতরা ইমাম মুম গে সুতরা জামাত গ মিয়া কো দে সাফু মেদম দিয়া কাস মাসালে নেই এই কুর কেন্ডি কামা কান নোয়ানে এই জামাত গ নামাজ কুরবে ইরুগা ইমাম গে সুতরা কি ইমাম মুম গে সুতরা ইওতি আঙ্গা ওয়া ফা এক হের কোন নামাজ কুরআন নতা ইমাম বে মিয়া কো নামাজ কুরআন কুরমতি গেছে বাটটান জিহেন দেন ওতি তামুতাহুগে মাসালা এ মিতা তা কুরআন কো দেখে বাহা কে এই তামুতাহুগে সাফু গে বেন মাকি গুলুং এ গুলি ফাউন নান জিহেন সাফু নগুলি মেদু কেন্ডে জিয়াই ফাফায় হাকিগতু গা মিহাকু মিহাকু দিয়াই সাফু মতি মেদু কেন্ডি ফা এ না জিহেলা কবেস বেন মেনু এ মতি মিহা গুডা আরস নুরা মিহাকু সাফু উদু গেল্লি গেন দিয়াই এ না জিহেন জেহিলাং এত না সাফু বাদ্দা না গাম সাফু গে মাকসাদ মিস্তাকুনা নেগি তাতি গুডা গুডা লেন নেগি পাইতি এখন এ দে মেদু হুসকং ইন্দেগেন এ নামাজ নিমিগেন এ দানি নু বা এ নুজে হুনু মিহা ফাফায় রিওয়ান নুজে হুনু মিহা ফাফায় রিওয়ান নুমতে ইতাম ফুরমাট্টাকা ফাহাদ সাফু গে হুরি মিহা এ দিমালাং হুরি মিহা আরান জিহেন এতানা এম সাফুকে বেন মা কিমি গুলুং এ মেদু কেডে জে মাসালে এই তামু তাহুগে সাফু কিতাব বুরিয়ান সাফু বুরিয়ে ফায়তি কিতাব বুরিয়া সাফু বুরিয়ে ফায়তি এম মাসালে গিনা ফাহরাম মি সাফাম ইয়ারানি হামা সাফুগে মাকসাদ নে গে মিহুং সাফা কে আলগনং এ দেখম একাক ওয়সুতা মি কলু গে বহরে দে মিহুং একলু গ তিম মিহুং মেদু গে একাক মুলি সাফু গা ইয়তি হুস কো কবা সাফু গে বেন মে এই হাকিকাতু গা নে গুমে এই সাফু গে মাকসাদ নে গে মিস্তা কুননাকা এম সাফু গে মাকসাদ হুদাম বেস মাসাই কুরান জিয়ান এহন নুনি বাই মিহুং বারাম জাদাল কুরমা গাদাকান দেখো মোড়কম বয়া করমা এ আল্লাহ গাদত মোড়নমান বেকলনে এই আল্লাহ আদা করা আলকমে এ আলকম আদা করন জিহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঙ্গে গোতে করে ফানো আমর কুরা দাফা গোতা এহেন গোতাকান আদা কো কিয়া কো সওয়াবেন নেই আহালং মেরাঙ্গান কিবেগেন তো তিন হাদানি বিতা এহেন বেরমান সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।